Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alamin was salatu was salam ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. গত দর্শে কিছুটা আলোচনা হয়েছে নাজাতপ্রাপ্ত দল কে বা কারা এ ব্যাপারে। আজকের এই দর্শে আলোচনা হচ্ছে মিনহাজুল ফিরকাতিন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দলের পথ, তারা কী করেন কি না, তাদের কর্মপদ্ধতি, কাজকর্ম, পথ, কোন পথে তারা চলে, কীরকম চলে। প্রথম নম্বর, ফিরকায়ে নাজিয়া হল তারা, হিয়াল্লাতি তালতাজিমু মিনহাজার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি হায়াতিহি ওয়া মিনহাজ আসহাবিহি মিন বাদিহি। নাজাতপ্রাপ্ত দল তারাই হল যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম জীবিত থাকাকালে যে পথে চলেছেন সে পথে তারা চলে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের সাহাবাগণ যারা ছিলেন তারপরে তাদের পথে তারা চলে। তারা হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যে পথে ছিলেন তা হচ্ছে কোনটা? বলছেন ওয়াহুয়াল কুরআনুল করিম الذي أنزله الله على رسوله وبينه لصحابته في أحاديثه الثابتة عنه. محمد صلى الله عليه وسلم جيب بطي چلوچن تا حج قرآن بطي چلوچن. الله باك اي قرآن نازل کرچن امت دشاري حجبه، اي قرآن نازل کرچن پد پردرسك حجبه، আর এই কোরআনের বিস্তারিত বিবরণ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ কী, তিনি তখন বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চারিত্রিক গুণ হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ হুবহু কোরআন, যেভাবে কোরআনে এসেছে ওইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সুবহানাল্লাহ। আর এ পথে চলার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তার সাহাবায়ে কেরামকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আর এই পথ তিনি বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বোঝা গেল নাজাতপ্রাপ্ত দলের পথ আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহ, অন্য কিছু না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, বলছেন তারাক্তু ফীকুম শাইআইন লান তাযিল্লু বাদাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ। সহাহুল আলবানী ফি সহীহিল জামিহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা এ দুটি জিনিসের পর আর কখনো পথপ্রষ্ট হবে না যদি এ দু জিনিসকে আঁকড়ে ধরো। এ হলো তার অর্থ, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ দুটি একটি আরেকটি থেকে পৃথক হবে না, এমনকি আমার সামনে আমার কাছে বলছেন হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ, হাওদে কওসরে আমার কাছে এসে মিলবে। বলেন সুবহানাল্লাহ। তাই দুটা একসাথে অতপ্রুতভাবে জড়িত, কেউ হাদিস ছাড়া চলতে পারবে না। হাদিস হচ্ছে কোরআনে করিমের ব্যাখ্যা, কোরআনে করিম বোঝার জন্য কিসের প্রয়োজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন, সহিহ আহাদিসের প্রয়োজন। তো যারা নাজাতপ্রাপ্ত দল তাদের পথ হচ্ছে, তাদের আদর্শ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আরেকটি গুণ হলো নাজাতপ্রাপ্ত দলের, তারা কী করেন, যদি কোনো বিষয়ে ইখতিলাফ মতবিরোধ হয় তাহলে সে বিষয়ে তারা এই মতবিরোধের মীমাংসা গ্রহণ করেন কোরআন এবং সুন্নাহ থেকে। যে কোনো বিষয়ে মতবিরোধ হলো, এই মতবিরোধ যে বিষয় হয়েছে সে বিষয়ের মীমাংসা গ্রহণ করবেন তারা কোরআন এবং সুন্নাহ থেকে, অন্য কোথা থেকে না। আর এটা কে বলেছেন? স্বয়ং রব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসার 59 আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে সে বিষয়টিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দিবে, যদি তোমরা ইমান রেখে থাকো আল্লাহর উপর আর আখিরাতের দিনের উপর। স্পষ্ট কিনা? বলেছেন মতবিরোধকৃত বিষয়ে কোরআন এবং সুন্নার দিকে তোমরা রুজু করবে, তোমরা নিজেদের পক্ষ থেকে মীমাংসা করবে না, ফয়সালা করবে না, ফয়সালা করবে কোরআন এবং সুন্নাহ থেকে। সুবহানাল্লাহ, এটা হলো নাজাত প্রাপ্ত দলের পথ। এখানে তিনটি আরেকটি আয়াত পেশ করেছেন, এটা বলবো না সামনে। নাজাত প্রাপ্ত দল তারা কি করেন? আল্লাহর কালাম আর আল্লাহর রসুলের হাদিস বা রসুলের কালামের উপর কোনো কিছুকে তারা অগ্রগণ্য করে না, সবার আগে কোরআন এবং সুন্নাহকে রাখে। এই হলো আমাদের মধ্যে একটা বিপদ। যখন বলা হয় আল্লাহর কালাম এরকম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এরকম, তখন বলবে সবই তো ঠিক আছে কিন্তু মুরব্বিয়ানদেরকে ছাড়া যায় না, বলে কি না? আমি আপনাদেরকে বলি, নবীর সুন্নাহ চলে আসলে আর মুরব্বি থাকে না? বড় মুরব্বি কি আল্লাহ নবীর সুন্নত না? তো আর কারো কথা চলে না যখন নবীর সুন্নাহ চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা সবাই এ বিষয়ে একমত? যদি একমত হন তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আপনারা ভালো পান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদের মনে মহব্বত রয়েছে। আর যদি বলেন না না হাদিস তো আছে, কোরআন তো আছে ঠিকই ভাই, কিন্তু মুরব্বিকে কি ছাড়া যায়? আচ্ছা মুরব্বিকে আমরা মানি যদি কোরআন এবং সুন্নার পক্ষে কথা হয়, কিন্তু কোরআন সুন্না ছাড়া মুরব্বিকে মানা যায় না। আচ্ছা মুরব্বি কি ভুল করতে পারেন না? ভুল করতে পারেন, যত বড়ই আলিম হন না কেন আলিম ভুল করতে পারেন, কিন্তু কোরআন সুন্নায় ভুল নেই। সত্য না মিথ্যা? কারণ নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, তোমাদের জন্য দুটি আদর্শ রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম আর একটি হচ্ছে আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত এই দুই আদর্শকে তোমরা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা ততদিন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না। তাই যারা নাজাতপ্রাপ্ত দল তারা কোরআন এবং সুন্নাহকে সবার আগে রাখে, আল্লাহর কালামকে আল্লাহর রসুলের কালামকে। সুবহানাল্লাহ, কারণ একথাই তো রব্বুল আলামিন নিজে বলেছেন সূরাতুল আল হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে কোনো কিছুকে অগ্রগণ্য করবে না, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সব কিছুর আগে কাকে রাখবেন? আল্লাহকে, আল্লাহর কালামকে, তারপরে নবীর সুন্নাহকে। মাশাআল্লাহ, এখানে একটি উক্তি পেশ করেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার, তিনি বলেছেন উরাহুম সায়াহলিকুন أقول قال النبي صلى الله عليه وسلم ويقولون قال أبو بكر وعمر رواه أحمد وابن عبد البر مسند إمام أحمد يستن عبد الله بن عباس رضي الله عنهما كانوا একটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পেশ করেছেন। তো তার যারা এখানে শ্রোতা এদের মধ্যে থেকে কেউ কেউ বলে আবু বকর বলেছেন, উমর বলেছেন رضي الله عنهما, কোনো একটি বিষয় আর কি, আমি এই বিষয় তুলে ধরছি এখানে সংক্ষিপ্ত করার জন্য। লোকজন বলল আবু বকর তো এরকম বললেন, উমর তো এরকম বললেন রাদিয়াল্লাহু আনহুমা। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমার মনে হচ্ছে তোমরা ধ্বংস হয়ে যাবে, কারণ আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তোমরা বলছো আবু বকর আর উমর বলেছেন। বলেন সুবহানাল্লাহ, স্পষ্ট কিনা কথাটা? আচ্ছা বলেন তো এই উম্মতের সেরা ব্যক্তিকে, এই উম্মতের সেরা নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে কে? উমর ইবনে খাত্তাব না? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন নবীর হাদিস চলে আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথাও চলে না যদি তার কথা হাদিসের বিরোধী হয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চলে আসে ওমরের কথাও চলে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হয়, তাহলে আমি আপনাদেরকে বলি যদি আবু বকরের কথা না চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হওয়ার কারণে, ওমরের কথা না চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী হওয়ার কারণে, তাহলে অন্য কোনো ব্যক্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী হওয়ার সময় কি চলবে, অগ্রগণ্য করা যাবে? মাশাআল্লাহ, এটা আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন। আরাহুম সায়াহলিকুন আকুলু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমার তো মনে হচ্ছে ওরা ধ্বংস হয়ে যাবে অচিরেই, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তারা বলছে আবু বকর আর ওমর বলছে। তাহলে যদি আবু বকর আর ওমরের কথা না চলে তাহলে ইমাম আবু হানিফার কথা চলতে পারে, ইমাম শাফির কথা চলতে পারে, ইমাম মালিকের কথা চলতে পারে, ইমাম আহমদ বিন হাম্বালের কথা চলতে পারে, ইমাম মালিকের কথা চলতে পারে। যদি আবু বকর ওমরের কথা চলে না তাহলে আমাদের সকলের এই আদর্শ হওয়া উচিত, সর্ববিষয়ে আমরা কোরআন এবং সুন্নাকে আগে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে সবার আগে রাখার তৌফিক দান করেন, আর কোরআন এবং সুন্নাহকে আদর্শ মেনে যেন আমরা চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যেন আমরা চলতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর সুন্নত এর উপর আমল করার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও। যেই মাসে শাবান মাসে বিভিন্ন রকমের বেদাত হয় আমাদের দেশ তথা বিভিন্ন রাষ্ট্রে, এখানে আলহামদুলিল্লাহ প্রকাশ্যে কিছু হয় না, গোপনীয়ভাবে যদি কেউ করতে চায় সেটা আরেক কথা, না প্রকাশ্যে কিছু নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই অনেজায় আপনি আছেন, প্রকাশ্যে কোনো কিছু আছে? শবরাত আছে, শাবান মাস মিলাদ চলে, খতম চলে, এগুলো সব বেদাত। তাই আপনারা শাবান মাসকে উপলক্ষ করে বিশেষ করে কিছু করবেন না, করবেন কোনটা, সিয়াম পালন করবেন, যেভাবে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে শাবান মাসে সিয়াম পালন করতেন, এটা হচ্ছে সুন্নাহ, এটা হলো সুন্নাহ। কিন্তু আপনি আপনার পক্ষ থেকে শাবান মাসের অর্ধেক অথবা 15 তারিখের রাত এরকম করা এরকম করা, কেউ কেউ এখনও আমাকে প্রশ্ন করে এই রাতে কত রাকাত নামাজ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ মিন দারিক, এই রাতের কয় রাকাত নামাজ আমি জিজ্ঞেস করে। তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আজকে রাত নিয়মতান্ত্রিক আপনারা প্রত্যেক রাত যেভাবে যাপন করেন ওইভাবে যাপন করবেন, যদি আল্লাহ তৌফিক দেয় আজকে বা সব সময় তাহাজ্জুদের সালাত আদায় করবেন, কিন্তু আজকের জন্য নির্দিষ্ট করা ঠিক না, স্পষ্ট কি না? 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়বেন, এশার সালাত জামাতের সাথে পড়বেন, ফজরের সালাত জামাতের সাথে পড়বেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, শুধু এই রাত না, শুধু এই রাতের জন্য যদি নির্দিষ্ট করেন তাহলে এটা বেদাত হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা মুসলিম, আমরা বলেছি আমরা কার সুন্নতকে আমরা ফলো করি, একটু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাত্রে এশার সময় জামাতের সাথে সালাত আদায় করা, ফজরের সালাত জামাতের সাথে আদায় করা সব সময় সুন্নত কিনা এটা? যদি আপনারা বিশেষ ইবাদত করতে চান তাহলে রমজান মাসে করবেন লাইলাতুল কদরের অন্বেষণে, ওইটা লাইলাতুল কদরের জন্য, এর আগে অন্য কোনো রাত বিশেষভাবে এটা নাই, কারণ প্রত্যেক রাতেরই ফজিলত রয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়্যাহ, সুবহানাল্লাহি বিহামদি। প্রতি রাত্রে একটা সময় আছে, এই সময়ে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায়, দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে, আর ওই সময়ের সাথে তাই তার এই দোয়াটি মিলে যায়, রব্বুল আলামিন তাকে তার চাহিত বস্তু অবশ্যই দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু ওই শবে বরাতের রাত না, বা অমুক রাত না, সব সময় আছে, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা ভুলবেন না, সব সময় রবকে রবকে চিনবেন, সব সময় রবের ইবাদত করবেন। আর লাইলাতুল কদর বা রমজান মাস আসলে ওইটা তো আলাদা ফজিলত আছে, সহিহ, এর মধ্যে ইশকাল নেই, কিন্তু শাবান মাসকে উপলক্ষ করে বিশেষ বিশেষ প্রত্যেক রাতের ফজিলত মজুদ আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহ পাক তার মুমিন বান্দাদের গুনাহটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সবাইকে মাফ, তবে তাদেরকে মাফ করে না যারা পরস্পরে হিংসা রাখে, হিংসুক হিংসুক। আচ্ছা বলেন তো, প্রতি বৃহস্পতিবার সোমবারের ফজিলত আছে কিনা? তো আমরা কি বৃহস্পতিবার সোমবারের বিশেষ কোনো ইবাদত করি? হ্যাঁ, বিশেষ ইবাদত আছে, ওইটা হচ্ছে সিয়াম। তো আপনার পক্ষ থেকে, নিজ পক্ষ থেকে কিছু করলে হবে না। তাই আসুন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর চলি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।